إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, তারা মারে এবং মরে, হত্যা করে এবং নিজেরা নিহত হয়। তাদের এই যুদ্ধের দরুন তাদের যে সত্য অঙ্গীকার, তাদের প্রতি যে সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাতে, ইঞ্জিল এবং কোরআনে, এবং নিজ অঙ্গীকার পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে। অতএব তোমরা আনন্দ করতে থাকো তোমাদের সেই ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা সম্পাদন করেছ, আর এটাই হচ্ছে মহা সাফল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে, হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে রয়েছে একশতটি দারাজাত, আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা আল্লাহর পথে মুজাহিদিনদের জন্য প্রস্তুত রেখেছেন, মা বাইনাত দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এবং প্রত্যেকটার মধ্যে দূরত্ব রয়েছে আসমান এবং জমিনের দূরত্বের সমান। রাওয়াহুল বুখারী। শুহাদাদের কাফেলা, এ ব্যাপারে আমরা কভার করতেছিলাম গত বিগত আলোচনায়। আমরা সাহাবাদের থেকে কিছু ঘটনাবলী নিয়ে এসেছিলাম। আজকেও ইনশাআল্লাহ আমরা আমাদের জন্য যারা অনুসরণীয় আদর্শ, যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট ছিলেন, সেই সাহাবাদের কিছু ঘটনা প্রবাহ আজকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শাহাদাদের, আল্লাহর পথে শহীদদের সর্দার হিসাবে সাইয়্যিদুস সুহাদা যাকে বলা হয়, শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তিনি উহুদের দিনে শাহাদা বরণ করেন। ওনার শাহাদার ব্যাপারে আমরা ইনশাআল্লাহ ওনাকে, যিনি শহীদ করে দিয়েছিলেন, যে শহীদ করে দিয়েছিল সে অবশ্য পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তার নিজের ভাষায় বর্ণনা করতেছি। ঘটনাটি বুখারী এবং অন্যান্য সিরাত গ্রন্থে এসেছে। ওই আততায়ের নাম ছিল ওয়াহাশির, ওয়াহাশি ইবনে হার্ব, পরবর্তীতে অবশ্য তিনি মুসলমান হয়েছিলেন। তিনি বলতেছেন যে আমি ছিলাম জুবাইর ইবনে মুতায়ামের কৃতদাস, মক্কার মুশরিক জুবাইর ইবনে মুতায়ামের কৃতদাস। তার চাচা, মুতায়ামের চাচা তুয়াইমা ইবনে আদি বদরের যুদ্ধে নিহত হয়েছিল। কোরাইশরা উহুদ যুদ্ধে রওনা হওয়ার শুরুতে জুবাইর ইবনে মুতায়াম আমাকে বললেন, কাকে, ওয়াহাশি ইবনে হার্বকে বললেন যে যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে প্রতিশোধ স্বরূপ হত্যা করতে পারো তবে তুমি মুক্তি পাবে। এই প্রস্তাব পাওয়ার পর কুরাইশদের সাথে উহুদের যুদ্ধের জন্য আমি রওনা হলাম। আমি ছিলাম আবিসিনার অধিবাসী, আবিসিনীয়দের মতো আমিও ছিলাম বর্ষা নিক্ষেপে অত্যন্ত সুদক্ষ। আবিসিনানরা বর্ষা নিক্ষেপে অত্যন্ত সুদক্ষ হতো। তিনি বলতেছেন যে আমার নিক্ষিপ্ত বর্ষা কম সময়ই লক্ষ্যভ্রষ্ট হতো, অর্থাৎ সবসময় প্রায়ই টার্গেটে লাগতো। ব্যাপকভাবে যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে আমি হামজা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে শুরু করলাম। এক সময় তাকে দেখতেও পেলাম, তিনি রেদি উটের মতো সামনের লোকদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। তার সামনে কোনো বাধাই টিকতে পারতেছিল না, কেউই তার সামনে দাঁড়াতে পারছিল না। ও হাসি বলতেছে যে আল্লাহ শপথ, আমি হামজা রাদিয়াল্লাহু আনহুর উপর হামলার জন্য প্রস্তুত হচ্ছিলাম এবং একটি পাথর অথবা বৃক্ষের আড়ালে ছিলাম। এমন সময় সাহাবা ইবনু আব্দুল উজ্জা আমাকে ডিঙ্গিয়ে তার কাছে পৌঁছে গেল। হামজা রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে সাহাবাকে বলল, ওরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারীর সন্তান, এই নে। এই কথা বলে তিনি সাহাবার ঘাড়ে এমনভাবে তরবারি আঘাত করলেন যে তার মাথা এমনভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল যেন তার ঘাড়ে মাথাই ছিল না। আল্লাহু আকবার। তখন ওয়াহশি বলতেছেন যে আমি তখন বর্ষা তুলে হামজা রাদিয়াল্লাহু আনহুর প্রতি নিক্ষেপ করলাম। বর্ষা নাভির নিচে বিদ্ধ হয়ে দুই পায়ের মাঝখান দিয়ে সেখানে পৌঁছে গেল। তিনি পরে গিয়ে উঠতে চাইলেন কিন্তু সক্ষম হলেন না। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তাকে যন্ত্রণাকাতর অবস্থায় রেখে দিলাম। একসময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমি তখন তার কাছে গিয়ে বর্ষা বের করে কুরাইশদের মধ্যে গিয়ে বসে রইলাম। হামজা রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কাউকে আঘাত করার কোনো ইচ্ছা এবং প্রয়োজনই আমার ছিল না। আমি মুক্তি পাওয়ার জন্যই হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছি। এরপর মক্কা ফিরে এসেই আমি মুক্তি লাভ করলাম। এই ওয়াহশি অবশ্য তায়েফের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করেছিল। হামজা রাদিয়াল্লাহু আনহুকে যেই বর্ষার আঘাতে হত্যা করেছিলেন সেই বর্ষা দিয়ে তিনি আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুর খেলাফতের সময় ইয়ামামার যুদ্ধে মুসালামা কাজ্জাব যে ভণ্ড মিথ্যা নবীর দাবিদার ছিল তাকে হত্যা করেন। রোমকদের বিরুদ্ধে রোমানদের বিরুদ্ধে সংগঠিত ইয়ারমুকের যে যুদ্ধ ছিল এটাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর অবস্থা থেকে খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যখন এলেন তিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে চাচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এর পুত্র জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন ওকে ফিরিয়ে নিয়ে যাও, তিনি যেন নিজ ভাইয়ের অবস্থা দেখতে না পান। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন তা কেন, আমি জানি আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পথে ছিলেন, কাজেই যা কিছু হয়েছে তা আমরা মেনে নিয়েছি, আমি সওয়াবের আশা ইনশাআল্লাহ সবর করব। এরপর তিনি হামজা রাদিয়াল্লাহুর কাছে এলেন, দেখলেন এবং ইন্না লিল্লাহি পাঠ করলেন, তার জন্য দোয়া করলেন এবং মাগফিরাত কামনা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন হামজা রাদিয়াল্লাহুকে আবদুল্লাহ ইবনে জাহাসের সাথে দাফন করো। তিনি হামজা রাদিয়াল্লাহুর ভাতিজা এবং দুধ ভাই ছিলেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহুর শাহাদের পরে যেভাবে কেঁদেছিলেন, মতলব চোখের পানি ঝরেছিল, তাকে অন্য কোনো সময় এভাবে কাঁদতে দেখা যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহুকে কেবলার দিকে রাখলেন, তারপর তার জানাজার পাশে দাঁড়িয়ে এমনভাবে কাঁদলেন আমরা তার কান্নার হুহু শব্দ শুনতে পেলাম। অতঃপর বদর যুদ্ধের একটি বিশেষ ঘটনা এবং খুবই অনুপ্রেরণাদায়ক এবং খুবই উৎসাহব্যঞ্জক কুফফারদের যে সর্দার আবু জাহেলের হত্যাকাণ্ডের ব্যাপারে, যখন বদর যুদ্ধে উভয় পক্ষের যুদ্ধ প্রচণ্ডতা লাভ করে এবং মুসলমানদের জবাবি হামলায় কুফফারদের অবস্থা প্রায় ছত্রভঙ্গ, তখন আবু জাহেল কুফফারদের মুশরিকদের সর্দার আবু জাহেল তার অনুসারীদেরকে নিয়ে তারা তাকে গার্ড দিচ্ছিল, ঘেরাও অবস্থায় ছিল। আবু জাহেলের তার দিকে তীর আর তলোয়ার দ্বারা পাহারা দেওয়া হচ্ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বদর যুদ্ধের দিনে আমি মুসলমানদের কাতারের মধ্যে ছিলাম, হঠাৎ লক্ষ্য করি যে ডানে বায়ে দুজন আনসার কিশোর, খুবই বালক, তাদের উপস্থিতি সম্পর্কে আমি চিন্তা করছিলাম। হঠাৎ একজন সুপিসারে আমাকে বলল চাচা যান আবু জাহেল কে তা আমাকে দেখিয়ে দিন। আমি বললাম ভাতিজা তুমি তার কি করবে? সে বলল আমি শুনেছি আবু জাহেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি আমরা আবু জাহেলকে দেখতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত তার এবং আমাদের মৃত্যু যার আগে লেখা রয়েছে তার মৃত্যু না হয়। আল্লাহু আকবার, ছোট্ট বালক আনসারদের মধ্য থেকে ছোট বালক কিশোর যুদ্ধে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কষ্ট দিয়েছিল, গালি দিয়েছিল, এটার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বলতেছিলেন সেই কিশোর যে হয় তার মৃত্যু আগে লেখা থাকলে সে মরবে নয়তো আমি মরব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য নিজেকে এভাবে বিলিয়ে দিয়েছিলেন। অথচ আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করা হচ্ছে, কোথায় সেই যুবকরা, কোথায় সেই শাবাবরা? আল্লাহুল মুস্তাআন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন একথা শুনে আমি অবাক হলাম, অন্য একজন আনসার কিশোরও আমাকে চুপিসারে একই কথা বলল। কয়েক মুহূর্ত পরে আমি আবু জাহেলকে লোকদের মধ্যে বিচরণ করতে দেখছিলাম। আমি উভয় আনসার কিশোরকে বললাম যে ওই দেখো তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করছো। একথা শোনা মাত্র উভয় কিশোর আনসার কিশোর আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলল। এরপর উভয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আবু জাহেলকে হত্যা করেছে? উভয় বলল যে আমি করেছি, আমি করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমরা কি তলোয়ারের রক্ত মুছেছ? তারা বলল না মুছিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার দেখে বললেন তোমরা দুজনেই হত্যা করেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য আবু জাহেলের পরিত্যক্ত জিনিসপত্র মাআজ ইবনে আমর ইবনে জামুহকে প্রদান করলেন। উভয় কিশোরের একজনের নাম ছিল মাআজ ইবনে জামুহ, আরেকজন ছিল মাউজ ইবনে আফরা। তো প্রসঙ্গক্রমে কেন একজনকে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের যে পরিত্যক্ত জিনিসপত্র, এটা অন্য বর্ণনায় পাওয়া যায় যেটা অন্য হাদিস গ্রন্থে এসেছে, সেটা হচ্ছে যে কারণ ছিল একজনকে দেওয়ার, যেহেতু মাআজ এবং মাউজ ইবনে আফরা দুজনেই সেই যুদ্ধে আবু জাহেলকে আক্রমণ করে এবং তারা শাহাদা বরণ করে, আবু জাহেলের তরবারি আব্দুল ইবনে মাসউদকে দেওয়া হয়েছিল কেননা তিনি আবু জাহেলের মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে এনেছিলেন। ওই যুদ্ধে ওই কিশোর দুজন শাহাদা বরণ করেছিল। অন্য সিরাত গ্রন্থে এসেছে যে ইতিহাস গ্রন্থে যে মাজ ইবনে আমর ইবনে জামু বললেন যে আবু জাহেল কাফেরদের তীর তলোয়ারের দুর্ভেদ্য পাহাড়ের ভিতরে ছিল। কাফেররা বলছিল আবু জাহেলের কাছে যেন কেউ না পৌঁছতে পারে। মাজ ইবনে আমর বললেন একথা শুনে আমি আবু জাহেলকে চিনে রাখলাম। তিনি যেহেতু কিশোর ছিলেন এবং আনসারদের মধ্যে থেকে ছিলেন, চিনতে ছিলেন না, কিন্তু তাদের ওই কথা শুনে তিনি বলেন যে আমি তাকে চিনে রাখলাম এবং তার কাছাকাছি থাকতে লাগলাম। সুযোগ পাওয়া মাত্র আমি তার উপর হামলা করলাম, তাকে এমন আঘাত করলাম যে তার পা হাঁটুর নিচ দিয়ে কেটে ছিন্ন হয়ে গেল, ঝরে পড়া খেজুরের মতো তার পা উড়ে গেল। এদিকে আবু জাহেলকে আমি আঘাত করলাম আর ওদিকে তার পুত্র ইকরামা আমার কাঁধ বরাবর তরবারি দিয়ে আঘাত করল। এতে লড়াই করতে অসুবিধা হচ্ছিল, কর্তৃত হাত পেছনে রেখে অপর হাত তরবারি অপর হাতে তরবারি চালাচ্ছিলাম। এক হাত কেটে ফেলেছিল ইকরামা বিন আবু জাহেল, অবশ্য তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেন যে এই অবস্থায় এতে আমার অসুবিধা হচ্ছিল, অর্থাৎ এক হাত কাটা আর এক হাতে যেহেতু এটা ঝুলতেছিল আর এক হাতে যুদ্ধ করতে থাকা। তিনি বলেন যে আমি তখন আমার হাতের কর্তৃত্ব অংশ পায়ের নিচে রেখে এক ঝটকা হাত থেকে পৃথক করে ফেললাম। আল্লাহু আকবার। এরপর আবু জাহেলের কাছে মাউজ ইবনে আফরা ওই যুবককে পৌঁছলেন, তিনি ছিলেন আহত। তিনি আবু জাহেলের উপর এমন আঘাত করলেন যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুশমন তখনই সেখানে ঢলে পড়ল। আবু জাহেলের শেষ নিঃশ্বাস তখনও বের হয় নাই, শ্বাস প্রশ্বাস চলাচল করতেছিল। এরপর মাউজ ইবনে আফরা লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহেলের পরিণাম কে দেখবে, দেখে আসো। সাহাবারা তখন আবু জাহেলের সন্ধান করতে লাগলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আবু জাহেলকে এমন অবস্থা পেলেন যে তার শেষ নিঃশ্বাস চলাচল করতেছিল। তিনি আবু জাহেলকে ধরে পা তার ঘাড়ের মধ্যে পা রেখে তার ধরে পা রেখে মাথা কাটার জন্য দাড়ি ধরে বললেন ওরে আল্লাহর দুশ্মন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তোকে অপমান অসম্মান করলেন তো। আবু জাহেল বলল কিভাবে আমাকে অসম্মান করলেন, তোমরা যাকে হত্যা করছো তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো মানুষ আছে কি, তার চেয়ে বড় আর কে? আহা, আমাকে যদি কিশোর ছাড়া অন্য কেউ হত্যা করত। এরপর বলতে লাগলো বলো তো জয়ী কে হয়েছে, কারা জয়ী হয়েছে। আবু জাহেল লাআনাহুল্লাহ জীবনের শেষ মুহূর্ত কিভাবে অহংকার এবং বড়াই করতেছে। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল বিজয়ী হয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে কাঁধে পা চাপা দিয়ে রেখেছিলেন। আবু জাহেল তাকে বলল যে ওরে বকরির রাখা, তুই অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছিস। উল্লেখ করা যায় যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মক্কায় বকরি চরাতেন। এই দুজনের মধ্যে কথোপকথনের মধ্যখানে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলের মাথা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। বললেন যে হে আল্লাহ রাসূল, এই হচ্ছে আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ সত্যি, সেই আল্লাহর শপথ যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, হ্যাঁ সত্য যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, এবং হ্যাঁ সত্য যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা সুমহান, সকল প্রশংসা তারই জন্য নিবেদিত যিনি নিজের প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন, নিজের বান্দাদের সাহায্য করেছেন এবং একাকী সকল দলকে পরাজিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন যে চলো আমাকে তার লাশ দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেলের লাশের কাছে নিয়ে গেলাম। আব্দুল ইবনে মাসউদ বলতেছেন তিনি বলেন এই হচ্ছে এই উম্মতের ফেরাউন। অতঃপর হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু আনহুর শাহাদা বরণ উহুদের যুদ্ধের দিনে। আল্লাহর পথে নিবেদিত প্রাণ সাহাবাদের মধ্যে, আল্লাহর পথে মুজাহিদদের মধ্য থেকে হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন অন্যতম একজন। তিনি উহুদের দিনে অনন্য গৌরবের সাথে জিহাদের ময়দানে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন আবু আমের রাহেবের পুত্র। হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধের পূর্বে সবেমাত্র বিয়ে করেছিলেন, নতুন বিয়ে করেছিলেন। জিহাদের জন্য যখন আহ্বান জানানো হয়েছিল তখন তিনি ছিলেন বাসরের শয্যায়। জিহাদের আহ্বান পাওয়ার সাথে সাথে তিনি জিহাদের জন্য রওনা হয়ে যান। যুদ্ধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর হানজালা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের বুহ ভেদ করে তীব্র বেগে আবু সুফিয়ানের কাছে হাজির হন। কাফের সেনাপতিকে তিনি আঘাত করতে যাচ্ছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদত নির্ধারিত করে রেখেছিলেন। আবু সুফিয়ানকে লক্ষ্য করে তলোয়ার তোলার সাথে সাথে সাদ্দাদ ইবনে আওস দেখে ফেলে এবং হানজালা রাদিয়াল্লাহু আনহুর উপর আকস্মিক হামলা চালায়, যাতে তিনি শাহাদা বরণ করেন। যুদ্ধের পরে যখন শহীদদের লাশ একত্রিত করা হচ্ছিল, খোঁজা হচ্ছিল, তখন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধান করতে করতে পরে এক জায়গায় পাওয়া গেল তার লাশ থেকে পানি ঝরতেছিল। আল্লাহু আকবার। লাশ ছিল মাটি থেকে কিছুটা উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন ফেরেশতাগণ তাকে গোসল করাচ্ছেন। এরপর বললেন তার স্ত্রীকে জিজ্ঞাসা করো ব্যাপারটা কি। জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনা বললেন, অর্থাৎ হানজালা রাজিয়াল্লাহু আনহু বাসরের ময়দান থেকে যুদ্ধের ময়দানে চলে এসেছিলেন, তিনি ফরজ গোসল করার সময়টুকুও পান নাই এবং এতটুক সময় দেরি করেন নাই, ফেরেশতারা ওনাকে গোসল দিয়েছিল। উহুদের দিনে আরও কিছু শহীদদের ব্যাপারে, যখন যুদ্ধ শেষে কাফেররা চলে যাওয়ার পর মুসলমানরা শহীদ এবং আহতদের খোঁজ নিতে শুরু করলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুকে খোঁজ নিতে পাঠালেন। আমাকে বলে দিলেন যে যদি সাদকে পাওয়া যায় তবে আমাকে তার সালাম জানাবে এবং জিজ্ঞাসা করবে সে এখন কেমন বোধ করছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শহীদদের লাশের মধ্যে খুঁজে খুঁজে তাকে বের করলাম, কাছে গিয়ে দেখি তিনি মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন, তার দেহে বর্ষা তীর এবং তলোয়ারের 70টি আঘাত লেগেছিল। আমি বললাম, হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন অনুভব করছেন সে কথা জানতে চেয়েছেন। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার সালাম, তার কাছে বলবে যে আমি বলেছি আমি জান্নাতের খুশবু পাচ্ছি, আমি জান্নাতের খুশবু পাচ্ছি। আমার আনসার ভাইদেরকে বলবে যে যদি তোমাদের একটি চোখের স্পন্দন বাকি থাকতেও শত্রুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে পারে, তবে আল্লাহর দরবারে তোমাদের জন্য কোনো উযর আপত্তি কাজে আসবে না। এই কথা বলার পর পরই তিনি ইন্তেকাল করলেন। জাদুল মাআদে এসেছে এই ঘটনাটি। সাহাবাদের কিভাবে নিবেদিত প্রাণ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য, তিনি বলছেন যে আনসারদেরকে বলবে যদি তোমাদের একটি চোখের স্পন্দন বাকি থাকতেও শত্রুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছতে পারে, তবে আল্লাহর দরবারে তোমাদের কোনো উযর আপত্তি কাজে আসবে না। তিনি জীবিত থাকতে এরকম ছিল, তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন তখনও তার ইজ্জতের হেফাজত করা, এটা আমাদের মুসলমানদের দায়িত্ব। এবং যদি আমরা মুসলমানরা এটা না করি, আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো এবং কিভাবে উত্তর পেশ করব? আল্লাহুল মুস্তাআন। যখন উহুদের যুদ্ধ শেষে আহত এবং শহীদদের খোঁজ করা হচ্ছিল, এর মধ্যে উসাইরিমকেও দেখা গেল, তার নাম ছিল আমর ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তখনও তার প্রাণ স্পন্দন অবশিষ্ট ছিল। ইতিপূর্বে ওনাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু তখনও তিনি দাওয়াত গ্রহণ করেন নাই। অনেকে অবাক হয়ে বললেন, উসাইরিম এখন এলো কিভাবে? আমরা তাকে তো ইসলামের দাওয়াত দিয়েছি কিন্তু তিনি তো গ্রহণ করেননি। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে এখানে এলেন, ইসলামের প্রতি ভালোবাসায় নাকি স্বজাতীয়দের শক্তি বৃদ্ধির জন্য? তিনি বলেন, ইসলামের প্রতি ভালোবাসায় এসেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূলের প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনে যুদ্ধে অংশগ্রহণ করেছি। বর্তমানে যে অবস্থায় আছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর তিনি ইন্তেকাল করলেন। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে অথচ তিনি আল্লাহ তাআলার জন্য এক ওয়াক্ত নামাজও আদায় করেন নাই, অর্থাৎ ইসলাম গ্রহণের পর কোনো নামাজের ওয়াক্ত হওয়ার আগেই তিনি শাহাদা বরণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জান্নাতের সুসংবাদ দান করেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের লাশ পরিদর্শন করলেন, তাদের ব্যাপারে বললেন যে আমি এদের জন্য সাক্ষী থাকব। প্রকৃতপক্ষে যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয়, আল্লাহর পথে তাকে কিয়ামতের দিনে এমন অবস্থায় উঠানো হবে যে তার ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে থাকবে, সেই রক্তের রং তো রক্তের মতোই হবে, কাঁচা তরতাজা রক্তের মতোই হবে, কিন্তু সেই রক্ত থেকে কস্তুরের সুবাস নির্গত হবে, মিস্কের সুবাস নির্গত হবে। মদিনায় যখন উহুদের যুদ্ধের পরে সাহাবারা ফিরে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, ওই মহিলা সাহাবিয়ার সাক্ষাৎ হল। তার ভাই আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে শহীদ হয়েছিলেন। হামনা শাহাদাতের খবর শুনে ইন্না লিল্লাহ পাক করলেন, ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করলেন। এরপর তাকে তার মামা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের খবর দেওয়া হলো। তিনি পুনরায় ইন্না লিল্লাহ পাঠ করলেন এবং মাগফিরাতের দোয়া করলেন। এরপর তাকে তার স্বামী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের খবর দেওয়া হলো। এ কথা শুনে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীর স্বামী তার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। মদিনা যাওয়ার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হামজা বিনতে বনু দিনারের গোত্রের এক মহিলার সাথে সাহাবাদের দেখা হলো। ওই মহিলা তার স্বামী, ভাই এবং পিতাও সেখানে শহীদ হয়েছিলেন উহুদের দিনে, তাদের শাহাদাতের খবর ওনাকে জানানো হলো। তিনি শুনে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি খবর বলো? তিনি সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি খবর? তাকে বলা হলো যে তিনি ভালো আছেন। মহিলা বললেন, আমি তাকে একটু দেখতে চাই। সাহাবারা ইশারায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে দিলেন। মহিলার সাথে সাথে ঢুকে কেঁদে উঠলেন এবং করলেন বললেন যে কুল্লু মুসিবাতিন বা আদুকা জালালুন, মতলব আপনি বিদ্যমান থাকা অবস্থায় সকল বিপদে হচ্ছে তুচ্ছ। এই সময় সাদ ইবনে মাআজ রাদিয়াল্লাহু আনহু এর মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন এবং তিনি সাদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোড়ার লাগাম ধরে রেখেছিলেন। তিনি বললেন হে আল্লাহ রাসূল, এটা ইনি হচ্ছেন আমার মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে বললেন যে মারহাবা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলার সম্মানে ঘোড়া থামালেন। মহিলার কাছে এলে তিনি যখন কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এক পুত্র আমর ইবনে মাআজ রাদিয়াল্লাহু আনহু এর সুসংবাদ শাহাদাতের সুসংবাদ দান করলেন এবং তাকে ধৈর্য ধারণ করতে বললেন। ওই মহিলা তখন বললেন যে সাহাবিয়া, যে আপনাকে ভালো অবস্থায় দেখার পর সকল বিপদ আমার কাছে তুচ্ছ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদদের জন্য দোয়া করলেন এবং বললেন হে উম্মে সাদ, তুমি খুশি হও, শহীদদের পরিবারে গিয়ে সুসংবাদ দাও যে ওদের সকল শহীদ একত্রে জান্নাতে রয়েছে এবং নিজের পরিবারে পরিবার পরিজনের ব্যাপারে তাদের শাফাত কবুল করা হয়েছে। ওই সাহাবিয়া বললেন যে হে আল্লাহ রাসূল, শহীদদের পরিবার পরিজনের জন্য দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আল্লাহ তাআলা, ওদের মনের শোকের যে যাতনা এটাকে দূর করে দাও, ওদের মুসিবতের বিনিময় দাও এবং তাদের সবাইকে তুমি হেফাজত করো। এই ছিল কিছু সামান্য ঘটনা প্রবাহ, সাহাবাদের উজ্জ্বল দৃষ্টান্ত এবং তাদের পরিবার কিভাবে উত্তমভাবে এটাকে গ্রহণ করেছিলেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ভালোবাসতেন এবং শহীদদের সংবাদ শুনেও তারা কিভাবে সবর করতেন। আল্লাহ আমাদেরকে নবী সিদ্দিক শহীদদের যে কাফেলা, সেই সুহাদারদের কাফেলাতে আমাদেরকে শরিক করুন। আল্লাহুম্মা ইন্না নাসালুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী সাহাবাদের দৃষ্টান্ত অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।